আজকের খুতবা বিগত একটি খুতবার শেষ অংশ, যে খুতবাটি গত জুমার আগের জমাতে দেওয়া হয়েছিল। খুতবার বিষয়বস্তু ছিল ইসলামে যুদ্ধ বা কেতাল, তার লক্ষ্য ও উদ্দেশ্য। এর প্রথম অংশ শেষ হয়েছে ওই জুমাতে, আর এ জুমায় তার বাকি অংশ খুতবা হিসেবে উপস্থিত করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের জন্য প্রথমে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছেন। উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার পর এই যুদ্ধকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আমাদের দেশের কিছু সংখ্যক মানুষের ধারণা যে আমরা নামাজ পড়ছি এটাও ফরজ, রোজা রাখছি এটাও ফরজ, কিন্তু যুদ্ধ করা ফরজ, এই ফরজ আমরা আদায় করছি না। অতএব বাংলাদেশের মুসলমানদিগকে সশস্ত্র যুদ্ধ করাও যে ফরজ, এ ফরজ আদায় করতে হবে। এই যে ধ্যান ও ধারণা, এ সম্পর্কে আমাদের ধারণা পরিচ্ছন্ন হওয়ার প্রয়োজন। এই প্রয়োজনীয়তাই আমাদেরকে এই খুতবা, এই বিষয় আলোচনা করতে হয় এবং বুঝতে হয়। সূরায়ে আনফালের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নবী হাররিজুল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, তুমি মুসলমানদিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো, সশস্ত্র সংগ্রামের জন্য তাদেরকে উৎসাহিত করো। ইন ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুন, মুসলমানদেরকে বলে দাও, ওরা যদি দশ জন একদিকে থাকে, ইয়াগলিবুনা মিআতাইন, তাহলে এই দশ জন মুসলমান জয়লাভ করবে 200 কাফেরের মোকাবেলায়। وَإِنْ يَكُمْ مِنْكُمْ مِئَةٌ, আর তারা যদি, অর্থাৎ তোমরা মুসলমানেরা যদি 200 থাকো, 100 থাকো, يَغْلِبُونَ أَلْفًا مِنَ الَّذِينَ كَفَرُوا, তাহলে 1000 কাফেরদের উপরে তোমরা জয়লাভ করতে পারবে। ওরা পরাজিত হবে কেন? بِأَنَّهُمْ لَا يَفْقَهُونَ, ওরা অবুঝ, কাদের সঙ্গে যুদ্ধ করছে, কিসের বুদ্ধে যুদ্ধ করছে তা ওরা বোঝে না। সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই উৎসাহ দেওয়ার পর এই যুদ্ধকে ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, হে মুসলমানগণ, তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হল। ওয়া কুরহুল লাকুম, আসলে যুদ্ধ তোমরা ভালোবাসো না। ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, বহু বিষয় এমন আছে যা তোমাদের ভালো লাগে না, মূলত সেটাই তোমাদের জন্য কল্যাণ। ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, ওয়াসা আন তুহিব্বু শাইআন, অনেক কিছু এমন আছে যা তোমরা ভালোবাসো, সেটাই হচ্ছে তোমাদের জন্য অকল্যাণ। ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমরা যা ভালোবাসো তা তোমাদের জন্য কল্যাণকর হয় না, আর তোমরা যা ভালোবাসো না তা তোমাদের জন্য কল্যাণকর হয়। কেন? এজন্যে Wallahu ya'lamu wa antum la ta'lamun. Allah ja janen ta tumra jano na. Tai kuntite kallan ar kuntite akallan. Anek shomoy tomader bhul hoy kintu Allah rabbul alaminer bhul hoy na. Surah Baqara 216 number ayat. অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে কিতালের জন্য অর্থাৎ অস্ত্র দ্বারা যুদ্ধের জন্য অস্ত্রযুদ্ধের জন্য প্রথম মুসলমানদিগকে উৎসাহ দান করেছেন, এর পরে এই যুদ্ধ মুসলমানদের উপরে ফরজ হয়েছে। এই কিতালের লক্ষ্য আর উদ্দেশ্য কি এটা যদি আমরা বুঝি তাহলে আমাদের অনেকটা ভুল ভেঙে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টি যুদ্ধে 60টি যুদ্ধের জন্য তিনি নির্দেশ দিয়েছেন, মুসলমানেরা তার জীবিত অবস্থায় 60 অভিযানে অংশগ্রহণ করেছে। রসুলের জীবনে যুদ্ধের সংখ্যা হল 60টা, এর মধ্যে 25টি যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন এবং এই 25টি যুদ্ধ যাতে তিনি নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে তিনি 7টি যুদ্ধে নিজে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে। এর মধ্যে হচ্ছে বদর, উহুদ, আহজাব, কুরাইজা, বনু মুস্তালিক, মক্কা বিজয়, হুনাইন। যে 7টি যুদ্ধে তিনি নিজে অস্ত্র ধারণ করে শত্রুর মোকাবেলা করেছেন, আবার বলছি এ হচ্ছে 7টি যুদ্ধ। প্রথম বদর, দ্বিতীয় উহুদ, তৃতীয় আহজাব বা খন্দক, চতুর্থ কুরাইজা, পঞ্চম বনু মুস্তালিক, ষষ্ঠ মক্কা বিজয়, সপ্তম হুনাইন। এই যে 7টি যুদ্ধ আল্লাহর রসুলের নেতৃত্বে পরিচালিত হয়েছে এবং 25টি যুদ্ধে তিনি স্বয়ং অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, আর 7টি যুদ্ধে নিজে তিনি অস্ত্র ধারণ করেছেন, এর লক্ষ্য উদ্দেশ্য ছিল কি? এই যুদ্ধগুলোর লক্ষ্য এবং উদ্দেশ্য জানলেই আমাদের স্পষ্ট হয়ে যাবে যে এই লক্ষ্য উদ্দেশ্য আমাদের সামনে আছে কিনা। যদি সেই লক্ষ্য আর উদ্দেশ্য আমাদের সামনে থাকে তাহলে আমাদের উপরে এই কেতাল, এই যুদ্ধ ফরজ হয়ে গেছে। আর সেই লক্ষ্য উদ্দেশ্য ও পরিবেশ যদি আমাদের সামনে, আমাদের কাছে, আমাদের পাশে বিরাজ না করে তাহলে আমাদের উপরে এই কেতাল এবং এই যুদ্ধ ফরজ হয় নাই। বিষয়টি অত্যন্ত জটিল, তবু মুসলমান হিসেবে আমাদের এগুলো বুঝতে হবে। আজকে কিছু সংখ্যক লোক তারা ভাবছেন যে আমরা অস্ত্রযুদ্ধের মাধ্যমে ক্ষমতা দখল করব, রাষ্ট্রীয় ক্ষমতা আমরা দখল করব যুদ্ধের মাধ্যমে, এবং যুদ্ধের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করার পর আমরা আল্লাহর দিন বাংলাদেশে কায়েম করব। এবার আমাদের ভাবতে হবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধগুলোর কোন একটিও কি রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য হয়েছে? যদি রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য কোনো একটি যুদ্ধ হয়ে থাকে তাহলে রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য যুদ্ধ করা ফরজ। আর যদি রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য তার যুদ্ধের কোনো একটিও না হয়ে থাকে তাহলে রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য যুদ্ধ করা জায়েজ নাই। এই দিকগুলো স্পষ্ট হতে হবে। আজ রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য একদল লোক নির্বাচন করতে চাইছেন। তারা বলছেন যে আমরা নির্বাচনে জয়ী হব, আমরা সংসদের অধিকাংশ আসন যখন গ্রহণ করব পেয়ে যাব তখন আইনের মাধ্যমে আমরা আল্লাহর দিনকে কায়েম করব। বহুদিন পর্যন্ত, 40 বছর পর্যন্ত এই ধ্যান ধারণা আমাদের দেশে বিরাজ করছিল, কিন্তু সাম্প্রতিক 2-3 বছর ধরে একটি আওয়াজ মুসলমানদের মধ্যে উঠেছে যে ক্ষমতা দখল করার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে, যারা ক্ষমতাসীন আছে তাদেরকে যুদ্ধের মাধ্যমে অপসারণ করতে হবে এবং আমাদের ক্ষমতা দখল করে আল্লাহর দিন কায়েম করতে হবে। বর্তমানে নির্বাচনবাদী এবং কেতালবাদীদের মাঝে একটি সংঘর্ষ চলছে, আর এই নির্বাচন এর মাধ্যমে ক্ষমতা দখল করে যারা আল্লাহর দিন কায়েম করতে চান আহলে হাদিসদের এক অংশ তাদের সঙ্গে চলে গেছে। তার মানে আহলে হাদিস হিসাবে তারা রাজনৈতিক ক্ষেত্রে সেই দলগুলোর সঙ্গে আছেন, কিন্তু নামাজ রোজা ইত্যাদি মাসাইলের ক্ষেত্রে আবার আহলে হাদিসদের সাথেই আছে। আবার আহলে হাদিসদের মধ্যে এই ধ্যান ধারণার সৃষ্টি করা হচ্ছে যে আপনারা আহলে হাদিস, আপনারা অস্ত্র দিয়ে যুদ্ধ করছেন না, অস্ত্র দ্বারা ক্ষমতা দখল করে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করছেন না, আহলে হাদিস হিসাবে আপনাদের দায়িত্ব পূর্ণ হচ্ছে না। এই জন্য আহলে হাদিসদের মাঝে পূর্বের নির্বাচনের মতো কেতালের দিকে কিছুটা অগ্রসর করার জন্য এক শ্রেণীর মানুষ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোরআন এবং হাদিসের আলোকে এই সকল বিশ্লেষণ আমাদের না এলে আমরা কোন পথে যাব বা কোন পথে টিকে থাকব বিষয়টি স্পষ্ট হবে না। আমরা দেখি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন তার কোনটাই ক্ষমতা দখল করার জন্য ছিল না, তেমন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও যত নবী এসেছে সেই সকল নবী আর রসুল শেষ নবী পর্যন্ত কোন জায়গাতে নবীদেরকে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হয়ে আল্লাহর দিন কায়েম করতে দেখা যায় নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন না, হযরতে ঈসা, হযরতে মূসা, হযরতে ইব্রাহিম, হযরতে ইয়াকুব কোন নবী নির্বাচিত হয়ে কোন একটি গভর্নমেন্ট তৈরি করে নির্বাচিত গভর্নমেন্টের মাধ্যমে আল্লাহর দিন কায়েম করেছেন, কোরআন মজিদে এমন কোন ঘটনা, আল্লাহর রসুলের ইতিহাসে এমন কোন ইতিহাস নাই। অতএব নির্বাচনী পদ্ধতি এবং কেতালের এই দুটো পদ্ধতি এটা কখনোই আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ক্ষমতা দখল করার জন্য হয় নাই। এক খুতবাতে শুধু নয়, বহু খুতবাতে রসুলের সব কিছুই যুদ্ধের আলোচনা করা সম্ভব নয়। রসুলের অস্ত্র যুদ্ধকে সকল যুদ্ধের মধ্য থেকে যদি আমরা লক্ষ্য উদ্দেশ্যের নিরিখে দেখি তাহলে এই যুদ্ধগুলোকে দু ভাগে ঐতিহাসিকরা ভাগ করেছেন। এক রকমের যুদ্ধকে বলা হয়েছে গুজওয়া, এর বহুবচন হচ্ছে গুজাত, আর এক রকমের যুদ্ধকে তারা বলেছেন সারিয়া, যার বহুবচন হচ্ছে সারায়া। অনেক ঐতিহাসিক বলেছেন যে সকল যুদ্ধে আল্লাহ রসুল নিজে নেতৃত্ব দিয়েছেন সেইগুলোই হচ্ছে গুজওয়া, আর যেগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে যাতে রসুল নিজে উপস্থিত ছিলেন না, তিনি নির্দেশ দিয়েছেন অন্যকে নেতৃত্ব দিয়েছেন, এইগুলো হচ্ছে সারিয়া। আসলে এই ঐতিহাসিকদের কথাগুলো ঠিক নয়, তার কারণ তাদেরই বইগুলোতে গুজওয়ায়ে মুতার যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে রসুল শরীক ছিলেন না, তবুও তাকে বলা হয়েছে গুজওয়া। অথচ এই ঐতিহাসিক তার ভূমিকায় বলছে রসুলের উপস্থিতি যে যুদ্ধ ছিল সেটাই ছিল গুজওয়া, আবার তিনি ইতিহাসের ভিতরে মুতার যুদ্ধে রসুল উপস্থিত ছিলেন না তাকে বলেছেন গুজওয়া, তাহলে কথার সঙ্গে মিল নাই। এভাবে গুজওয়ায়ে নখলা আল্লাহর রসুল উপস্থিত ছিলেন না, যুদ্ধ হয়েছিল এটাকেও তারা বলছে গুজওয়া। গুজওয়ায়ে আওতাস এখানেও আল্লাহর রসুল উপস্থিত ছিলেন না, তারা বলছেন গুজওয়া। অথচ ভূমিকায় তারা বলছেন রসুল যাতে উপস্থিত ছিলেন সেটাই হচ্ছে গুজওয়া, আর যাতে উপস্থিত ছিলেন না সেটাই হচ্ছে সারায়া। আবার পরবর্তী ঐতিহাসিকরা বলেন না, আসল ব্যাপার হচ্ছে যে যুদ্ধগুলো বড় বড় সেইগুলোই হচ্ছে গুজওয়া, আর যে যুদ্ধগুলো ছোট্ট ছোট্ট সেইগুলোই হচ্ছে সারিয়া, এ কথাও ঠিক না। বহু জায়গাতে আল্লাহর রসুল তিনি সৈন্য পাঠিয়েছেন, যুদ্ধ হয় নাই, শত্রুরা মুসলমানদের আগমনের কথা জেনে পালিয়ে গেছে, এই রকমের অভিযান যাতে যুদ্ধ হয় নাই এটাকেও আবার এই ঐতিহাসিকরা বলছেন গুজওয়া। তাহলে আসলে ঐতিহাসিকরা প্রত্যেকেই নিজের মতো ভাগ করেছেন, আমরা ওইভাবে ভাগ না করে স্পষ্ট করে বলি যুদ্ধ রসুলের সময় দুই রকমের হয়েছে, এক রকম যুদ্ধে বা এক যুদ্ধে আল্লাহর রসুল উপস্থিত ছিলেন, আর কতগুলো যুদ্ধ হয়েছে যাতে আল্লাহর রসুল উপস্থিত ছিলেন না তিনি নির্দেশ দিয়েছেন। এই দুই রকমের যুদ্ধ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, কিন্তু এর একটা বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের অনেকের ভুল ভেঙে যাবে। ষাটটি যুদ্ধ তার জিন্দগিতে হয়েছে, এই সকল যুদ্ধের প্রস্তুতি আর অভিযান মদিনা মুনাওয়ারা থেকে হয়েছে, অন্য কোন জায়গার থেকে হয় নাই, মদিনা থেকেই রসুল যুদ্ধ করতে গিয়েছেন, আর যাদেরকে পাঠিয়েছেন এরা সকলেই এই মদিনা থেকেই তাদেরকে পাঠানো হয়েছে। এ মদিনায় আল্লাহ রসুল প্রথমে যখন আসেন তখন তিনি একটি স্বাধীন সমাজ প্রতিষ্ঠা করেন, এখানে 850 মুসলমানদেরকে নিয়ে একটি মুসলমানদের সমাজ গঠিত হয়। এই সমাজের প্রতিটি লোক কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব গ্রহণ করে তাদের জীবনের ব্যক্তিগত পারিবারিক সামাজিক সকল কাজ রসুলের নেতৃত্বে করতে থাকেন, আর কারো নেতৃত্ব মানেন না, এই রকমের একটি সমাজ গঠন করেন। তখন এই মদিনার নাম ছিল ইয়াসরাব, মদিনা তখন হয় নাই, মদিনার পুরনো নাম ইয়াসরাব। এই ইয়াসরাবে আল্লাহ রসুল একটি সমাজ পান, একটি মানব গোষ্ঠী পান, বিভিন্ন গোত্র থেকে আসা মুসলমান যারা তারা এক এবং ঐক্যবদ্ধভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে গ্রহণ করেন, এই রকমের মজবুত একটি মানব সমাজ তার হাতে আসে। এই সমাজের আমির ছিলেন, কর্তা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমাজটি এত সুসংগবদ্ধ এবং এমনই এক চরিত্রবান, তাদের চারিত্রিক গুণগুলো দেখে অন্যান্য গোত্রগুলো চারিত্রিক দিক থেকে পরাজিত হয়ে যায় মনে মনে। তারা ভাবতে থাকে যে আমাদের চেয়েতে এই মুসলমানগুলো অনেক ভালো মানুষ, আমরা যত চেঁচামেচি করি, যত অস্ত্র উঁচিয়ে যা কিছুই বলি না কেন, ওই মুসলমানরা যা বলে সেটাই হচ্ছে ন্যায় সত্য এবং ন্যায় বিচার। মনের দিক থেকে আওস এবং খাজরাজিরা প্রথম পরাজিত হয় মুসলমানদের চরিত্র দেখে। মুসলমানদের একতা ঐক্য এই দেখে তারা মনে মনে স্পষ্টভাবে বুঝে নেয় যে এই সমাজটি, এই মুসলমান সমাজটি যদি কোনোদিন নষ্ট ধরে তাহলে আমাদের নিস্তার নাই, আমরা এই মদিনায় এদের সঙ্গে মোকাবেলা করার মতো ক্ষমতা রাখি না, যেহেতু একটি নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ, এদের মধ্যে নেতৃত্বের কোনো কন্দল নেই। আর আউসি হই খাজরাজি হই একই গোত্র, কিন্তু উপদলের অভাব নাই, উপনেতার অভাব নাই, আর ওই দলটির মধ্যে কোনো উপনেতা আর প্রতিনেতা নাই, সবই একই নেতৃত্বের অধীন। এক সময় তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সকল গোত্র ঐক্যবদ্ধ থাকার ইচ্ছা ব্যক্ত করে। এই সময় আল্লাহর রাসূল সকল মদিনাবাসীদেরকে নিয়ে শান্তির একটি চুক্তি করেন, যেটাকে বলা হয় মদিনা সনদ। এই মদিনা সনদ যেদিন প্রতিষ্ঠা হয় সেদিন ইসলামী রাষ্ট্রের প্রথম গোড়াপত্তন হয় এই মদিনাতে। মদিনার মুসলিম অমুসলিম সকলে মেনে নেয় যে আমাদের নেতা এই মদিনা অংশটুকুর তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে তিনি মুসলমানদের রসুল আর মুসলমানদের রাষ্ট্রপ্রধান, আর যারা অমুসলিম তারা বলছে আমরা আমাদের ধর্ম প্রতিপালন করে যাব, কিন্তু এই মদিনা ছোট্ট যে ভূখণ্ড, এই ভূখণ্ডের আমির, এই ভূখণ্ডের রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ অমুসলিমরাও রসুলকে, আল্লাহর নবীকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে নিজেদের ধর্ম প্রতিপালন করতে থাকে, আর মুসলমানেরা আল্লাহ রসুলকে রাষ্ট্রপ্রধান হিসাবে এবং তিনি নবী হিসাবে তারা গ্রহণ করতে থাকে। এই যে দিন, এই দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইয়াসরাবের নাম করেন মদিনা। এই দিন যেদিনকে নূতন করে মদিনা সনদ লেখা হল সেদিনকে আল্লাহ রসুলের প্রস্তাবে নাম দেয়া হল এই ইয়াসরাবের নাম হবে মদিনা। সেই দিন থেকে এই ইয়াসরাব মদিনা নামে পরিচিত, আর আজও মদিনা নামে পরিচিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সময় আসতে লাগল মদিনা তুমি তৈরি করেছ, এই মদিনা এই আরব সমাজে টিকে থাকতে হলে, এই মদিনাকে প্রতিষ্ঠিত হতে হলে, প্রতিষ্ঠিত থাকতে হলে যুদ্ধের প্রয়োজন। তাই হে নবী হারিজিল মুমিনিনা আলাল কিতাল, যুদ্ধ কবে হবে সেটা পরের কথা, যুদ্ধের জন্য তোমাদের সাথীদেরকে প্রস্তুত করো। ঠিক যখন যুদ্ধের জন্য মুসলমানেরা প্রস্তুতি গ্রহণ করছেন, শিখছেন, রাজনীতি বুঝতে শুরু করেছেন, মক্কা থেকে হুমকি এলো যে ওই রাষ্ট্রকে টিকায় রাখা যাবে না, ওই মদিনা রাষ্ট্রকে দখল করে নিতে হবে, নতুবা মুসলমানেরা যদি আরো সংগঠিত হয়, তাদের এই সংগঠন যদি চলতে থাকে, তাহলে গোটা আরব তথা ধীরে ধীরে এই রাষ্ট্রের পরিধি বাড়বে। তাহলে মুশরিকিন যারা মুশরিক তাদের এই জায়গাগুলো ওই মদিনার সঙ্গে এক এক করে যুক্ত হতে থাকবে। অতএব অঙ্কুরেই এই মদিনাকে শেষ করে দেওয়া উচিত। এই সময় আল্লাহ তাআলা নাযিল করলেন ওই দ্বিতীয় আয়াতটি সূরা বাকারার, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে নামাজ রোজার মতো এই যুদ্ধকেও ফরজ করা হলো। তোমরা নামাজকে যেমন ফরজ ভেবে পড়ছো, সম্মুখের দিনগুলোতে তোমাদেরকে এই যুদ্ধ করেই বাঁচতে হবে। এই যুদ্ধের হুকুম কখন দেওয়া হলো মদিনায়? যুদ্ধের জন্য, যে কোনো যুদ্ধের জন্য একটি দৃঢ় অবস্থান বা স্থানের দরকার। এমন একটি মজবুত স্থান যদি যোদ্ধারা না পায়, যে স্থান থেকে তারা যুদ্ধের জন্য বেরিয়ে যাবে, আবার যুদ্ধের পরে আবার ফিরে আসবে, এই রকমের অভয় স্থল যদি না থাকে, কোন যোদ্ধা যুদ্ধ করতে পারে না। মদিনাকে আল্লাহর নবী এই রকমের যোদ্ধাদের জন্য দৃঢ় অবস্থানের স্থান এবং অভয় স্থল হিসেবে গড়ে তুললেন। যুদ্ধ যারা করবে তাদের বৃদ্ধ পিতামাতা থাকবে, যুদ্ধ যারা করবেন তাদের নাবালক আত্মীয় স্বজন থাকবেন, তাদের শিশু থাকবে। এই যোদ্ধারা এদেরকে কোথায় রেখে যাবে? যোদ্ধারা তাদের পিতামাতাকে, স্ত্রীকে, তাদের শিশু সন্তানগুলোকে মরুভূমির কোথাও রেখে তারপরে যুদ্ধ করতে যাবে? অতএব যুদ্ধ করার জন্য অস্ত্র ধরে হয় একদিন তারা বিজয়ী হবে, নতুবা তারা শহীদ হবে, কিন্তু তাদের বৃদ্ধ পিতামাতা, মহিলা, শিশু এদেরকে রেখে যাবে কোথায়? এই যুদ্ধদের অন্তরের মধ্যে একটি প্রশান্তি থাকতে হবে, যৌবুক জায়গায় আমার বাচ্চারা আছে, স্ত্রী আছে, সেখানে কেউ কোনো হামলা করতে পারবে না, সেখানে আমাদের লোকেরা আছে। উপরে যুদ্ধ ফরজ করা হল। যারা যুদ্ধ করতে যাবেন, যারা শহীদ হয়ে যাবেন, সেই ময়দানে তাদের কবর হবে, কিন্তু যারা শহীদ হয় নাই, যারা আহত হয়েছে, যার একটি চোখ নষ্ট হয়ে গেছে, একটি পা নষ্ট হয়ে গেছে, এই আহত যোদ্ধা কোথায় থাকবে? এই আহত যোদ্ধার জন্য চিকিৎসার ব্যবস্থা কোথায় করা হবে? এই রকমের একটি দৃঢ় মজবুত অভয় স্থল যখনই আল্লাহর নবী মদিনায় করতে পেরেছেন, তখনই নাযিল হয়েছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে যুদ্ধ ফরজ করা হলো। পরিবার পরিচালনা করেন যিনি, পরিবারের পোষ্যদেরকে যিনি রোজগার করেন এবং খাওয়ান, এটাই তো সামাজিক পরিবেশ। কিন্তু কোন যোদ্ধা তিনি যদি শহীদ হন, তাহলে এই শহীদ পরিবারের কি হবে? কোথায় দাঁড়াবে? কার কাছে গিয়ে দাঁড়াবে? এই অবস্থান এবং স্থল না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা যুদ্ধ নাযিল করেন নাই। যোদ্ধারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ যেতে চাই, কিন্তু আমি এত টাকার দেনা, আমি যদি সেখানে শহীদ হয়ে যাই, আমার এই দেনা পরিশোধ করবে কে? মুসলিম কিতাবুল ফরায়েজ, তাতে হাদিস পাবেন, আল্লাহ রাসূল বলেন, মাম্মাতা আলাইহি দাইনুন, কেউ মরে গেছে, দেনা তার রয়ে গেছে, পরিশোধ করতে পারে নাই, ফালাইনা কযাহু, ওই দেনা আমি পরিশোধ করে দেব। কেউ এসে বলছে ইয়া রাসূলুল্লাহ শাহাদাত চাই, মরতে চাই, কিন্তু যাদের উপরে আপনি যুদ্ধ ফরজ করেন নাই সেই সকল বাচ্চা এদের রক্ষণাবেক্ষণ করবে কে? আমার উপরে যুদ্ধ ফরজ হয়েছে কিন্তু আমার স্ত্রীর উপরে নয়, আমার সেই স্ত্রীর ভরণ পোষণ করবে কে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান তারাকা কাল্লান, কেউ যদি মরে যাও আর তার যদি বিধবা স্ত্রী থাকে তাহলে ওই বিধবা স্ত্রীর জীবন ভরের সকল ভরণ পোষণ আমি করব, এই মদিনার এই রাষ্ট্র করবে। যদি কোন সন্তান এতিম হয় ভয় নাই, এই এতিম যতদিন পর্যন্ত নিজে উপার্জন করে নিজের ভরণ পোষণ করতে পারছে না ফাইলাই না, তার এই সকল দায়িত্ব আমার, অর্থাৎ রাষ্ট্রপ্রধান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরই নাজল হয়েছিল কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কিতাল ফরজ হলো। যুদ্ধ এমন, আল্লাহ তাআলা বলেন তিলকাল আইয়ামুনু দাবিলুহা বাইনান্নাস, হে মুসলমান তোমরা প্রতিটি যুদ্ধে জয়ী হবে এ কথা আমি বলছি না, যুদ্ধ এমন কখনো তোমরা পরাজিত হবে কখনো শত্রু তোমাদের হাতে পরাজিত হবে। ওয়াতিলকাল আইয়ামুনু দাবিলুহা বাইনান্নাস, কখনো তোমরা বিজয়ী হবে কখনো তোমরা পরাজিতও হবে। এই পরাজিত যদি মুসলমানেরা হন তাহলে এই পরাজিত বাহিনী কোথায় গিয়ে আবার সুসংগঠিত হবেন? তার জন্য মজবুত জায়গা চাই, এই সুসংগঠিত হওয়ার জন্য কোন জঙ্গল মানুষের জন্য যথেষ্ট নয়। সৈন্যদেরকে সুসংগঠিত, কখনো তোমরা পরাজিত হবে কখনো শত্রু তোমাদের হাতে পরাজিত হবে। ওয়াতিলকাল আইয়ামুনু দাবিলুহা বাইনান্নাস, কখনো তোমরা বিজয়ী হবে কখনো তোমরা পরাজিতও হবে। এই পরাজিত যদি মুসলমানেরা হন তাহলে এই পরাজিত বাহিনী কোথায় গিয়ে আবার সুসংগঠিত হবেন? তার জন্য মজবুত জায়গা চাই, এই সুসংগঠিত হওয়ার জন্য কোন জঙ্গল মানুষের জন্য যথেষ্ট নয়। সৈন্যদেরকে সুসংগঠিত হওয়ার জন্য কোন মরুভূমির নির্জন জায়গায় সংগঠিত হতে পারে না, তাই যুদ্ধের জন্য আরো অনেক অপরিহার্য শর্ত আছে, কিন্তু এই পাঁচটি শর্ত যখন মদিনা মুনাওয়ারাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূরণ করতে সক্ষম হয়েছিলেন তখনই তার উপরে নাযিল হয়েছিল কুতিবা আলাইকুমুল কিতাল, তখনই নাযিল হয়েছিল যে তোমাদের উপরে এবার যুদ্ধ ফরজ। এই যুদ্ধ তার থেকে যদি প্রকার নির্ণয় করা যায় তাহলে কেতালকে, অর্থাৎ অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করা বা মানুষকে মানুষের মোকাবেলা করা, এটা নয়টি স্তরে দাঁড়ায় বা নয়টি প্রকারে দাঁড়ায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ন্যূনতম পাঁচটি শর্ত, অর্থাৎ এই মদিনায় যখন এই পাঁচটি যোগ্যতা অর্জিত হয়, এই রাষ্ট্রের যখন পাঁচটা এই যোগ্যতা আসে তখনই অভিযান তিনি শুরু করেন। এর আগে আল্লাহ রসুল মদিনার থেকে কোনো অভিযান পরিচালনা করেন নাই। সর্বপ্রথম যে যুদ্ধ হয় সেগুলোকে আমরা প্রতিরক্ষামূলক যুদ্ধ বা আত্মরক্ষামূলক যুদ্ধ বলতে পারি। কুরাইশ মদিনার উপরে আক্রমণ করেছে, তাদেরকে ঠেকানো হয়েছে, আর মদিনাকে রক্ষা করা হয়েছে, মদিনা রাষ্ট্রকে রক্ষা করা হয়েছে। এই রকমের যুদ্ধ যেমন বদর, উহুদ, উহুদ যুদ্ধেও কুরাইশ আক্রমণ করেছে মদিনাকে, আর আল্লাহ রসুল এই মদিনায় থেকেই এই মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছে। কুরাইশ যখন দুদুবার যুদ্ধ করে মদিনার এই রাষ্ট্রকে তছনছ করতে পারে নাই, তখন গোটা আরবকে তারা যুদ্ধে উদ্বুদ্ধ করে সংগঠিত করে তারা আসে। এতে মাত্র যোদ্ধাই ছিল 10,000, আর এদেরকে যারা সহযোগিতা দান করে তারা ছিল 19,000। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ওই সকল দিকগুলোতে যে দিক থেকে শত্রুরা আক্রমণ করতে পারে সেখানে খন্দক মানে পরিখা খনন করেছিলেন, যুদ্ধের পলিসি নিয়েছিলেন। এই যুদ্ধ খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ। অতএব রসুল অস্ত্র ধারণ করেছেন এই ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার জন্য। যদি এটা আমরা দেখি তাহলে ইসলামী রাষ্ট্র যেদিন পয়লা প্রতিষ্ঠা হয় সেদিনকে আউসিদের সঙ্গে যুদ্ধ করে মদিনা ছাড়া করে, খাজরাজিদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে মদিনা থেকে বের করে, বনু কোনায়কা, বনু নজির, বনু কোরাইজা এই তিনটি ইহুদি গোত্রকে মদিনা থেকে বের করে যুদ্ধ করে এই মদিনা খালি করে সেখানে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হয় নাই। স্পষ্ট করে আমরা দেখি একটি শান্তির চুক্তির মাধ্যমে মদিনা রাষ্ট্রের পত্তন হয়েছে। এই মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য সর্বপ্রথম যে যুদ্ধ হয় সেটি হচ্ছে প্রতিরক্ষামূলক যুদ্ধ, এই বদরের যুদ্ধ। এটা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ হয় নাই, উহুদের যুদ্ধ আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য হয় নাই, খন্দকের যুদ্ধ এটা কোনো রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য হয় নাই। দ্বিতীয় আক্রমণমূলক যুদ্ধ একদম অপোজিট, অর্থাৎ আল্লাহর রসুলই আক্রমণ করেছেন খায়বার। তিনি শুনতে পেলেন পৃথিবীর ইহুদিরা খায়বারে এসে জমা হচ্ছে, শক্তি সঞ্চয় করছে, তারা যে কোনো সময় এই মদিনা আক্রমণ করার জন্য ওখান থেকে রওনা হতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আক্রমণ করার পরিবর্তে নিজেই গিয়ে খায়বার আক্রমণ করেন, অর্থাৎ মুসলমানরা আক্রমণ করেন। ঠিক তেমনি করে হিরাক্লিয়াস মুসলমানদের রাষ্ট্র আক্রমণ করার পরিকল্পনা করেছিল। আল্লাহ রসুল সংবাদ পেয়ে হিরাক্লিয়াসের রাষ্ট্রের ভিতরে একটি জায়গা তবুক, সেই তবুকে উপস্থিত হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করে। এটা ছিল রসুলের আক্রমণমূলক যুদ্ধ। তার কারণ শত্রুর আক্রমণের আগেই শত্রুকে আক্রমণ করাই হচ্ছে সুন্নত। সে সুগঠিত হয়ে আক্রমণ করার জন্য আসবে, তার পরিবর্তে যদি তোমার সেখানে গিয়ে আক্রমণ করার ক্ষমতা থাকে তাকে আক্রমণ করো। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত রাষ্ট্রকে রক্ষা করার জন্য, রাষ্ট্র পত্তনের জন্য কোনো যুদ্ধ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতামূলক আক্রমণ করেছেন। এর একটা অনেকগুলো যুদ্ধ আছে, তার একটা হচ্ছে হুনায়ন। মক্কা বিজয়ের পর তিনি শুনতে পেলেন হুনায়ন বাসীরা আল্লাহর এই বাহিনীকে আক্রমণ করবে, কিন্তু খুব চালাক, মুখে কাউকে বলে না কিন্তু ভিতরে ভিতরে প্রস্তুতি গ্রহণ করছে। দুমতুল জঙ্গল একটি জায়গা, সেখানে মুশরিকরা জড়ো হচ্ছে, কিন্তু তারা যে মদিনা আক্রমণ করবে এটা মুখে বলে না, কিন্তু আসল উদ্দেশ্য তাদের তাই। বনু মুস্তালিক আর একটি গোত্র, তারাও ভিতরে ভিতরে প্রস্তুতি গ্রহণ করছে আর মুসলমানদের সঙ্গে সালাম কালাম জারি আছে। মুসলমানদের সঙ্গে ব্যবহার ভালো, কিন্তু ভিতরে ভিতরে তারা মদিনা আক্রমণ করবে, মুসলমানদেরকে আক্রমণ করবে, এই ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, মদিনা থেকে মক্কা থেকে গিয়ে এই হুনাইনে বনু সাইদাকে আক্রমণ করা হলো। দুমাতুল জান্দালে সাহাবারা ভাবেন, ইয়া রাসূলুল্লাহ, দুমাতুল জান্দালের লোকেরা তো আমাদের বুদ্ধিযুদ্ধের কোনো ঘোষণা দেয় নাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাদের বুদ্ধে অভিযানের ঘোষণা আমার কাছে পাঠিয়েছে। পরে মুসলমানেরা বোঝেন যে এরা সত্যিই এই প্রস্তুতি গ্রহণ করেছিল। এই প্রস্তুতি যদি শেষ হতো তাহলে মুসলমানদেরকে তারা মদিনেই আক্রমণ করত। এই রকমের যুদ্ধ হনায়েন দুমাতুল জান্দাল বনুল মুস্তালিক। তাহলে আর এক রকমের যুদ্ধ আমরা দেখি, সতর্কতামূলক যুদ্ধ আল্লাহ রসুল করেছেন, কিন্তু এই হনায়েন এজন্য আক্রমণ করেন নাই যে হনায়েনকে একটি ইসলামী রাষ্ট্র বানাবেন। দুমাতুল জান্দাল এজন্য সেখানে যুদ্ধ হয় নাই যে এই যুদ্ধের উদ্দেশ্য সেখানকার ক্ষমতাসীনদেরকে সরিয়ে দিয়ে সেই জায়গাটি দখল করা। ঠিক এই দুমাতুল জান্দাল হয়তো আজও থাকতো যদি দুমাতুল জান্দালের লোকেরা তারা মদিনা আক্রমণ করার এই প্রস্তুতি যদি গ্রহণ না করত, শান্ত হয়ে যদি থাকতো, দুমাতুল জান্দাল কোনোদিন আক্রমণ করা হতো না। হুনায়নের বনু সাইদা তারা যদি অমুসলিমও থাকতো, আল্লাহর নবী আক্রমণ করতেন না তাদের ওই জায়গা, আক্রমণ করে সেখানে কোন সরকার গঠন করতেন না, যেহেতু তারা ভিতরে ভিতরে ষড়যন্ত্র করেছিল মুসলমানদেরকে আক্রমণ করার, তাই তাদেরকে আক্রমণ করা হয়েছে। এভাবে আর এক রকমের আক্রমণ আমরা দেখি শাস্তিমূলক। আল্লাহ রসুল যেদিন তিনি প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠা করেন সেদিন মদিনা সনদ তৈরি হয়, সেই সনদের পরে তিনি একটি দীর্ঘ বক্তৃতা করেন। সেই বক্তৃতায় তিনি বলেছিলেন, আস-সুলতানু যিল্লুল্লাহ, এই যে রাষ্ট্র প্রতিষ্ঠা হলো মদিনা, এটা আল্লাহর ছায়া, আল্লাহর ছত্র ছায়ায়, তার মেহরবানিতে যেমন কাফের বসবাস করে মুসলমান বসবাস করে, এই বাতাস এর সুখ যেমন কাফেররাও ভোগ করে আর মুসলমানেরাও ভোগ করে, এই পানির সুখ যেমন মুসলিম ও মুসলিম সকলে ভোগ করে, আস-সুলতানু যিল্লুল্লাহ, মুসলমানেরা মদিনায় যে রাষ্ট্র গঠন করেছে এটা আল্লাহর ছায়ার মতো, ইয়াবি ইলাই কুল্লু মাজলুমুম মিন ইবাদি, এই পৃথিবীর যেখানে যে মানুষ অত্যাচারিত, যে মানুষ মানুষ দ্বারা নিষ্পেষিত, যে মানুষ মানুষ হিসেবে মর্যাদা পাচ্ছ না, ইয়াবি ইলাই, তোমরা সেই আনাজ কানাজ থেকে মুসলমানরা যেমন করে আসছে, তোমরা যদি অমুসলিম হও আর তোমরা যদি সেখানে অত্যাচারিত হও, তোমরাও চলে আসো, তোমাদেরকেও আমরা আশ্রয় দেব, অমুসলিমদেরকেও আমরা আশ্রয় দেব যারা মজলুম, ইয়াবি ইলাইহি কুল্লু মজলুম মিন ইবাদি। এই ঘোষণা দেওয়ার পর মুসলমানেরা যেমন আগের থেকেই হিজরত করে আসছিলেন, আর অনেক আরব যারা দাস দাসী ছিল পালিয়ে পালিয়ে এই মুসলিম রাষ্ট্রে আসতে থাকলো। মুসলমান হয় নাই ওই মহিলা, তবু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাষ্ট্রে এসেছে, মালিক বলছে এটা আমাদের দাসী, তোমার এখানে এসে পালিয়েছে। আল্লাহর রাসূল তার উপযুক্ত মূল্য দিয়ে তাকে বলেছেন, ঠিক আছে, তুমি স্বাধীন, তুমি ইসলাম গ্রহণ করো করতে পারো, আর তুমি তোমার নিজের ধর্মে যদি থাকো তাও থাকতে পারো, কিন্তু তোমাকে ক্রয় করে স্বাধীন করে দেওয়া হলো। গোলাম অত্যাচারিত হওয়ার পর রসুলের কাছে উপস্থিত হয়ে তার নালিশ দায়ের করেছে, মুসলমান হয় নাই, বাপ দাদা ধর্মে প্রতিষ্ঠিত, মালিক এসেছে ধরে নিতে, আল্লাহর রসুল দেন নাই তার মূল্য আদায় করে দিয়েছেন। এই রকমের কিছু আরব যারা তখনো মুসলমান হয় নাই, ইসলামী ইতিহাসের পরিভাষায় আরব তাদেরকে বলা হয়, ওই সময়কার ইসলামিক ইতিহাসে যারা রসুলের রাজনৈতিক আনুগত্য স্বীকার করেছে কিন্তু মুসলমান হয় নাই, এই রকমের লোকদেরকে আরব, আর মুসলমান হলে তো মুসলমান নামই হয়ে গেছে। বনু করায়জা মদিনার শান্তি চুক্তিতে উপস্থিত ছিল, তাদের বাজারে একজন মহিলা মুসলমান হয় নাই, আরব মহিলা, সেও সেখানে কিছু বিক্রয় করার জন্য গিয়েছে। বনু কোনায়কার একজন দোকানদার বলে তোমার এটা বেচতে পারবে না, বলে এটা একটা বাজার, তোমার দোকানে ওই জিনিস আছে, আমি ফেরি এলা আমার ঝাঁকাতে ওই জিনিস আছে, বেচতে দেবে না কেন? বলে না বেচতে দেওয়া হবে না। ওই মহিলার সঙ্গে বাদ বিতান্ডায় ওই দোকানদার নেমে নাউজুবিল্লাহ মিন যালিক ওই আরব মহিলাকে তার কাপড় টেনে উলঙ্গ করে ফেলে দেয়। অন্য আরেকটি আরব, সে তখনো মুসলমান হয় নাই কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাজনৈতিক আশ্রয় আছে, তার সহ্য হলো না, সেই দোকানদারের সঙ্গে মারামারি শুরু করে দিল, এক পর্যায়ে সে মরে গেল। বনু করায়জা তারা ওই আরব অল্প স্বল্প যারা এসেছে তারা সংগঠিত হয়েছে, আর বনু করায়জার সঙ্গে এই লড়াই লড়ার জন্য প্রস্তুত, বলছে করব কি, এই অপমান সহ্য করা যায় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, বলে থামো, এই মদিনার মধ্যে কোন যুদ্ধ হতে পারে না, তোমরা চুক্তি করো নাই, আর যে আরব মহিলাকে তুমি বেইজ্জত করেছ সে মুসলিম রাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় আছে, কোন অন্যায় যদি সে করে থাকে তাহলে আমি তোমাদের নেতা, এই মদিনার আমি রাষ্ট্রপ্রধান, আমার কাছে আসবে, আমি উপযুক্ত বিচার করব, কিন্তু তুমি এই মহিলাকে উলঙ্গ করলে কেন, তোমরা এটা ভুল করেছ। আর আরব ছেলেরা তাদের মা বোনকে যদি তোমরা এইভাবে উলঙ্গ করো তাহলে তারা যে পাগল হয়ে যেতে পারে, তুমিও তো পাগল হয়ে যেতে পারো যদি তোমার মাকে উলঙ্গ করা হয়, তোমার বোনকে উলঙ্গ করা হয়, তবুও আমার কাছে নালিশ করা উচিত ছিল, আমি উপযুক্ত বিচার করতাম, তোমরা ভুল করেছ প্রথম আর সেটা মারাত্মক, আর আরব ছেলেরা যে ভুল করেছে এটাও মারাত্মক, আমি প্রতিশোধ নিতে পারতাম, আমি বলছি তোমরা মীমাংসা হয়ে যাও। বনু কুরাইজারা বলে যে না, এর কোনো মীমাংসা নাই। আল্লাহ রসুল বললেন তাহলে তোমরা মদিনায় কোনো যুদ্ধ করবে না বলে যে চুক্তি করেছিলে এই চুক্তি তোমরা মানছ না? বলেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদেরকে মাত্র 10 দিনের সময় দেওয়া হলো, এই 10 দিনের মধ্যে এই মদিনা তোমাদের ছাড়তে হবে, নারী জাতির সম্মান যারা নষ্ট করতে পারে, মানুষের মা বোনকে যারা উলঙ্গ করে তামাশা দেখতে পারে, সেই অসভ্য মানুষকে আমি 10 দিনের সময় দিলাম, এই 10 দিনে এই মদিনা ছাড়তে হবে। তারা বলল যে আমরা যাব না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন পরে সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন যে এদের এই বসতি ঘিরে ফেলো, এর ভেতর থেকে একটিকেও বেরোতে দেবে না আর বাইরে থেকে একটিকেও ঢুকতে দেবে না। কিছুদিন পর ওরা দেখলো কোনো কাজ হবে না, তখন বলছে হুজুর এবার আপনি যা বলেন তাই মানি, তবে আমাদের যারা বন্ধু আওস, তাদের দুইজন সালিসের মাধ্যমে আপনি আমাদের সঙ্গে কথাবার্তা বলেন। তার কারণ মুসলমানেরা বাইরে আর ওরা ভিতরে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই ছিল এক ভয়ঙ্কর মুনাফিক, আর উবাদা বিন সামিত তিনিও ছিলেন আওসি, তিনি ছিলেন আবার চরম মুসলমান। ওরাই প্রস্তাব করল যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে আর উবাদা বিন সামিতকে, এই দুইজন লোককে আমরা সালিস নিযুক্ত করলাম, এরপরে আপনারা আমাদের ব্যাপারে ফয়সলা গ্রহণ করেন। হযরত উবাদা বিন সামিত তিনি বললেন যে এদেরকে আল্লাহর রসুলের ইচ্ছা এদেরকে মদিনা থেকে বের করবে, এই অসভ্যদেরকে বের করবে, তা আমি সিদ্ধান্ত দিচ্ছি যে তোমরা মদিনা থেকে বেরিয়ে যাবা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো মুনাফিক, সে বুঝতে পারছে ওরা যদি এখানে থাকতে চায় তো একটাও থাকতে পারবে না, অতএব যুদ্ধ হলে সবগুলোই মারা পড়বে, তার চাইতে এগুলো বেরিয়ে যাক, পরে যা কিছু হয় একটা কিছু করবে। ইন্নামাল আমালু বিন নিয়াত। হযরত উবাদা বিন সামিত তিনি রসুলের নিয়াতের সঙ্গে নিজের নিয়াত মিলালেন। রসুল সাল্লাম পয়া তো বলেন নাই তোমাদেরকে একদম খুন করব, বলেছেন তোমরা এই মদিনার থেকে বেরাও। আর উবাই ইবনে সুলুল ওদের পরামর্শ দিল তোমরা সবাই খয়বারে চলে যাও, তোমরা ইহুদি তারাও ইহুদি, ওইখানে গিয়ে পরে একটা কিছু করবে, অতএব আমিও তোমাদের চলে যাওয়াকে সমর্থন করছি যে প্রস্তাব করেছে উবাদা বিন সামিত। এই যে অভিযানটি ছিল, এই অভিযানটি শাস্তিমূলক যুদ্ধের জন্য ছিল, মানবতার জন্য ছিল, মুসলমানদেরকে রক্ষা করার জন্য নয়, কোন মুসলিম কম মুসলিম জাতিকে রক্ষা করার জন্য নয়, মানবতাকে রক্ষা করার জন্য এই অভিযানটা ছিল। এই অভিযান কোন ক্ষমতা দখল করার জন্য ছিল না। এরপরে বনু নজির, এই বনু নজিরও ইহুদিদের একটি গোত্র, শান্তি চুক্তির সময় এরাও শান্তি চুক্তি করেছিল। আমর ইবনে বনি উমাইয়া একজন সাহাবী, তিনি এক জায়গায় পাহারায় নিযুক্ত ছিলেন, মুসলমানদের একটি ঘাঁটিতে ছিলেন, বনু কেলাব নাম করে একটি গোত্রের দুটো লোক এই ঘাঁটির দিকে অগ্রসর হচ্ছে। আমর ইবনে উমাইয়া তাদেরকে নিষেধ করছেন, তোমরা ওইখানে দাঁড়াও, তোমরা এদিকে এসো না, তোমাদের কি ইচ্ছা, আমাদের এইখান থেকে লোক যাচ্ছে, তারা তোমাদের কাছে শুনবে, তোমাদেরকে সার্চ করবে, তারপরে তোমাদেরকে ছাড়া হবে, তোমরা ওইখানে দাঁড়াও। বর্তমান জামানায় বলা হয় না হল এই রকমেরই, তুমি ওখানে দাঁড়াও, বলছি না কিছু, কিন্তু এরা আসবেই। আমর ইবনে উমাইয়া তিনবার তাদেরকে সাবধান করেন কিন্তু শোনে না। এরপর নিয়ম অনুযায়ী তাদেরকে তিনি তীর মারেন এবং দুটো লোক মারা যায়। এরপরে বনু ক্লাবে যখন খবর দেওয়া হয়, তারা বলে যে তারা আল্লাহর রসুলের কাছে, তোমাদের নবীর কাছে একটি গোপন কথা বলতে গিয়েছিল, বলে আমরাই তো রসুলের কাছে পাঠাতাম যদি আমাদের এই ক্যাম্পের আমাদের এই জায়গার নিয়ম মানা হতো, আমরা তো তাদেরকে বলেছিলাম। যা হোক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা মীমাংসা দিয়াত, যে আমার লোক যখন ভুলবশত তোমাদের দুটো লোককে হত্যা করেছে, এর যে জরিমানা আরবিতে বলা হয় দিয়াত, এটা তোমরা যা চাও আমরা যা বলি একটা মীমাংসা করে নেব। এই বনু ক্লাব এদের বন্ধু ছিল এই বনু কোরাইজা। বনু ক্লাব প্রস্তাব করল যে এই বৈঠকটা এই বনু নজিরের বসতিতে, ইহুদিদের বসতিতে এখানেই হোক, রসুল আসুক আমরা আসি, আর তোমরাও আসো, তোমরা আমাদের বন্ধু, একটা মীমাংসা হোক। কিন্তু এই সুযোগে বনু কেলাবরা এখানে সালিশ ডেকেছে আর পছন্দ করেছে তোমাদের এইখানে সালিশ হোক, এটা আমাদের গ্রামতে হয় যে আমাদের কাচারির চেয়ে চাচা আপনার কাচারিতে এইখানেই আমরা বসি, এটা হয় না? হয়তো। তো বনু ক্লাব যখন রসুলকে রাজি করিয়েছে এই বনু নজিরের বস্তিতে আসার জন্য এবং সালিশ করার জন্য, বনু নজির ষড়যন্ত্র করেছে যে এই যে ঘর বেশ উঁচু ঘর এইখানে রসুলকে বসতে দেব, আর একটা লোককে নিযুক্ত করেছে তুমি উপর থেকে আটা চালার যে পাথর এটা তার মাথার উপরে ফেলবে, আল্লাহর রসুল মরে যাবেন, ইসলামী আন্দোলন শেষ হয়ে যাবে। রসুল ইসলাম বসেছেন, সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিসসালাম এসে বলছেন যে না, এখানে বসা যাবে না, আগে এই সাদের উপরটা পাহারা দেন, তারপরে বলছি। হযরত আলী আর কয়েকজনকে সাদের থেকে নামার রাস্তা বন্ধ করে দেওয়া হলো, আর বলা হলো সাদের উপরে একটি লোক আছে, তার হাতে দেখেন একটা পাথর আছে, শিল যেটা দিয়ে আটা পেশা হয় ওটা আপনার মাথায় ঠিক এইখানে ফেলবার জন্য তাকে ওইখানে চিহ্ন করে দেওয়া আছে যে এইভাবে ওইখানে যাবে আর তুমি টুক করে এটা ফেলে দেবে, ধরা পড়ে গেল। বনু ক্লাব অবশ্য তারা এই ষড়যন্ত্র কিছু জানে না, আল্লাহ রসুল বনু ক্লাবকে ছেড়ে দিলেন, কিন্তু এই বনু নজির সম্পর্কে কি করা হবে তাদেরকেও আল্লাহ রসুল বলেছিলেন তোমরা যে শান্তির চুক্তি করেছো তাতে আছে যুদ্ধ করবে, প্রকাশ্য করবে, ঘোষণা দিয়ে করবে, কিন্তু এ ধরনের গোপন ষড়যন্ত্র তোমরা করবে না, তোমরা এই চুক্তি ভঙ্গ করেছ, অতএব তোমাদেরকে বললাম 10 দিনের মধ্যে বনু নজির তোমরা চলে যাবে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে বলল মদিনা থেকে সবাইকে চলে যেতে হবে বেকুব লোকেরা, আমি তোমাদেরকে 2000 বাহিনী সৈন্য তোমাদেরকে দেব, মুসলমানদের নবীকে বলে দাও যে না আমরা মদিনার থেকে যাব না, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন পর্যন্ত অপেক্ষা করার পর বললেন তোমরা এখন কি করবে, ওরা দেখছে কেউ তাদের আসছে না, ওই উবাই ইবনে সুলুল কাউকে পাঠাচ্ছে না, বলছে হুজুর আমরা আপনার কথা মানি, আমরা এই মদিনা ছেড়ে দিলাম, তারাও মদিনা ছেড়ে চলে গেল। ঠিক এভাবে বনু কুরাইজা, এটা হচ্ছে ইহুদিদের সর্বশেষ গোত্র, এদেরকেও ষড়যন্ত্রের শাস্তি স্বরূপ যুদ্ধের অভিযান করা হয়েছিল। এরা বিভিন্ন গোত্রে ঘুরে ঘুরে এই বনু কুরাইজা এবং কুরাইশ মিলে সারা আরবকে খেপিয়ে এই খন্দকের যুদ্ধ বাঁধিয়েছিল। খন্দকের যুদ্ধে যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রচন্ড ঝড়, বালুর ঝড়, এই বৃষ্টি যখন তাদেরকে আক্রমণ করে, রাত্রের মধ্যেই তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং পালিয়ে যায়। বনু কুরাইজা দেখেছে যে আমাদের ইচ্ছা পূর্ণ হলো না, মদিনা আক্রমণও হলো না আর মদিনা দখলও হলো না। বনু কুরাইজারা তাদের বসতিতে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা তাৎক্ষণিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহ রসুল এই খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ শেষ করে কেবল মসজিদে উঠেছেন, জিব্রাইল এসে বললেন যুদ্ধ তো শেষ হয় নাই, তিনি বললেন যুদ্ধে তো ময়দানে কেউ নাই, বলে ময়দানে কেউ থাক আর না থাক, বনু কুরাইজা আপনাদেরকে আক্রমণ করার জন্য ওরা প্রস্তুত, ওরা আসছে, তাড়াতাড়ি মুসলমানদেরকে পাঠান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে পাঠিয়ে দিলেন, তিনি পরে সেখানে উপস্থিত হলেন, তাদেরকে ঘেরাও করে রাখা হলো 4 মাস। এই ঘেরাও করে রাখাতে তাদের খাদ্য পানীয় সব যখন ফুরিয়ে গেল তখন তারা বলল যে আমাদের বন্ধু সাদ ইবনে মুয়াজ তিনি ছিলেন বনু আউসের হালিফ এবং সর্দার, অসুস্থ ছিলেন, খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধে তিনি আহত ছিলেন। আল্লাহর রাসূল ডাকলেন, আহত অবস্থায় তিনি একটি খচ্চরের উপরে সওয়ার হয়ে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ ডাকছেন কেন? বলছে, এই এই ব্যাপার, তোমার সালিস মানবে, আমার কথা ওরা মানতে চাইছে না। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তিনি দাঁড়িয়ে বললেন, ওহে, তোমরা কি আমার বিচার মানো? বলে, হ্যাঁ, তোমার বিচারে মানি, তুমি আমাদের বন্ধু। তিনি বললেন যে আমার বিচার আর রসুলের বিচার, রসুলের বিচারে রহমত ছিল, যেহেতু রসুলের আগমন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহ বাসানি রাহমাতান লিল আলামিন, আল্লাহর রসুল বলেন যে আল্লাহ আমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে নাজিল করেছেন। বলে, বেটা বেকুবের দল, সেই রহমতের কাছে রহমত না আছে, সাদ ইবনে মুয়াজের কাছে বিচার চাচ্ছিস? অনেক অত্যাচারিত হয়েছে মুসলমান তোমাদের দ্বারা। তিনি বললেন, শোনো, আমার বিচার হচ্ছে এই, 20 থেকে 55 বছরের যত মানুষ যারা পুরুষ, এদের একটাকেও এখান থেকে যেতে দেওয়া হবে না, এর প্রত্যেককেই হত্যা করতে হবে। এই মৃত্যুদণ্ডের নির্দেশ দিলাম আমি সাদ বিন মুআজ। আল্লাহ রসুল আগে বলেছেন, তোমার বিচার মানে আমিও মানব। যেহেতু আল্লাহ রসুলকে মানতে হল, আর 650 ব্যক্তিকে এই মৃত্যুদণ্ড কার্যকরী করা হল। এ অভিযান কোন সরকার দখল করার অভিযান নয়। এভাবে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধগুলোকে যদি আমরা সামনে আনি, তাহলে কোন সরকার দখল করার কোন অভিযান আল্লাহর রসুলের 60টি যুদ্ধের মধ্যে পাওয়া যাবে না। এরপরে শাস্তিমূলক যুদ্ধ আর একটি হচ্ছে মক্কা বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী খুতবায় এগুলো আর বাকি গুলো ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।